Alhamdulillah, wa salatu wa salamu ala rasulillah, wa ala alihi wa ashabihi wa baraka wa salam wa tasneeman kathira amma ba'd. Ikhwani wa ahbabi al-karam, aziyat darudu bada salatu al-istisqa arbaawati. Salatu al-istisqa, sunna muakkada. Dinna salatu al-kusub, salatu al-kusub wa salatu al-khusub zimbi angaragi yana dilla, sunna muakkada. Rasul sallallahu alayhi wa sallam gajidin la sabu taasi, sawa ikanam ukulore, gujjala nabirfumare. এই সবে সুন্না মুআক্কাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুচ্চু হতে গুচ্চু হলি যেতে মানে তো হাজে তো জরবারি জর খম জাগুই গোলা গালা খম জাগুই মানে তো কাহাত সালি জাগুই খাতেন ভালো তেন ভরে নিলে জাগুই গোলা গালা খম খমন হওয়ার মার কাজ গুসলা খেতে হলা মরে জাগুই এ হাল মানে ফানি না এ হাল তো মানে গরে দিরিয়া তাই ইফে মানে কি সালাতুল ইসতিসকা ইসতিসকা মানে যে ওয়া তালা সুকিয়া মিন আল্লাহ আযা ওয়াজাল লিল ইবাদ ওয়াল বিলাদ বিল সালাত ওয়াল দুআ ওয়াল ইসতিগফার ওয়াক্ত হইতে হতে হলি عائشة رضي الله عنها يخدر رسول صلى الله عليه وسلم خرج إليها رسول الله صلى الله عليه وسلم حين بدأ حاجب الشمس يعني بالجتماد وردت نمجوة يعني إذن نواصل وقت مجي حيث نمجي في الليو فاري يار بعد خانو وقت متعين زي وقت مجي نواصل معنا بالوري وشت بالتي كولي بالغولي وشت إن بعد وإنه يتطبق كنو مدى فارغ ولي عري علماء كرام وقل بيان بجي الله عالم يار بعد يا أخواني صلاة الاستسقاء ذاتو مناطق فرينا واري হাম হাকি গরাউরে মুসলমান মুসুল ইমামুল মুসলিমিন ইতরাতে আলাং গরাউরে ওক্ত তাহাদিদ গরাউরে সেই বাদে দেয়ারে ফরিবে যাতু মন হতে এন লাফোদা খোজিয়া গেউবন মাদে মশাকলে বেতাল্লা হাম হাই ইমামুল মুসলিমিন তুন গে গরাউরে আর নলি ইমামুল মুসলিমিন দারে তা ইং গিজি দারে ইয়া লাজি মাদি ইবার আমুলারে ফরাদেব আজতে সমাদে এন লা নাই অন্য অন্য দেশ মাজে হেড়ে জিনিস জিম্মাদার কলা দি তারা জিম্মাদার লেরে গরা দেব আল্লাহ আলম তিয়ার বাদে সালাতুল ইসতিসকা ইবার কাইফিয়ত কন দিলা ইদন নামাজ এন দিলা এন দিলা ফয়লার খাতম মাজি হাতবার তকবির হবো জিন্দা ইদন নামাজ আসে এন দিলা ফিসার খাতম মাজি পাঁচবার তকবির হবো ইয়ার বাদে কি ফুরিব কারাতরে জেহের গরি ফুরিব কারাতরে জেহের গরি ফুরিব জিন্দা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজি আব্দুল্লাহ বিন জাইদ রাদিয়াল্লাহু আনহু জিকির গুজি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে নিলে নিলে দোয়া গুজি খুতবা হুজি ইয়ার বাদে দিরহান নসু জি এড়ে কারাতরে ডন্ডো গরি ফুজি হইব জিন্দা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়েত গুজি হাদিস আসে عموماً تيلي إذن نواسط دي لغو ريال فريبو فولا رخاتما سبح اسم ربك العالى فريبو يار بعده الدسر رخاتما سورة الغاشية فريبو دي ريا يار إن دي اتما دي نواسط سورة جيبو گوي مانشو كولر داسة مقرر دو ياري إمام صاحبه خطبة دي بو خطبة اوكوا خطبة دي بو خطبة ما جي بشي بشي استقبار فريبو بشي بشي دعا غريبو بعد يار مطو خطبة رخارتو كبلا ترم مو غري ياري تي الله رخاسي اتو ياري دعا غري আল্লাহ আল্লাহ হাসা তুলি আরে বেশি করে দোয়া করি বাদে নিজের হৃদয় আছে যে সাদর আছে দিয়ে উল্টাই ফেলাইব এই ডেন্ডাক কারণে বান্ডা করিব বান্ডা কারণে ডেন্ডাক করিব আর মানুষের করে যেন বিস্মি দেওয়া মিশিলে আমি দিয়ে ডন্ডর কুট বাজে দিয়ে ইনার কাছে উল্টাই আরে ফিঁদিব খেলা আল্লাহ তবারক ও তালা ইয়ানার হালতরে বদলিব দে ইয়ানার কাছে তাফা উল্লে আরে ইয়ানার আশা ভরসা দিয়ে আরে তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিয়ান করে দে দলিল লিকলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু أنه قال خرج نبي الله صلى الله عليه وسلم يستسقي وصلى بنا ركعتين الله نبي هو دي نيليك الله استسقى الله بلياري أنا رأي إذا بيقول نيلي نيلي رأي درها نواسو جي بلا أذان ولا إقامة أذان نو دي إقامة نو ثم خطبنا ودع الله رسول صلى الله عليه وسلم خطبة دي يهر بشي دعا وجي ودع الله عز وجل وحول وجهنا هو القبلة يربع دي خطبة آخر تمكما قبلة ترم موجي موغوري بعد وصل ريا تولي الله رحاسي هتولر أطر داسة تولير الله تعب ماغر بشي ثم قل بارداه فجعل الأيمن على الأيسر والأيسر على الأيمن تي حديث بي يا أخواني صحيح حديث باب داود وغيره ما جاء سيما محمد بن حمل رواية جي هل بن ما جاء من ذلك بحقي وغيره رواية جي توي يبب ما جاء رسول صلى الله عليه وسلم نيرا دراها نوسو جي يار بعد خطبة دي بعد متقب الاترم وغوري بعد آتر وصل غوري تولي يار دعا غوري يار نيدر ردار داسة ولدي نيدر شادر ولي ولدي دن داخل غانر بانداغ جي ماندان غانر دن داخل جي هل لغو يار رسول صلى الله عليه وسلم نيدر مطرشي كي كلا ضرر حال হাজত ইদিতলা তেরে দোয়া করুন উলামায়ে কেরাম কলে দোয়া কল দাসে নকল গজি কান ইয়াকুল ইনদাল মাতর আল্লাহুম্মা সুকিয়া রাহমা ওয়ালা সুকিয়া আযাব ওয়ালা বালা ওয়ালা হাদাম ওয়ালা গরক আল্লাহুম্মা আলা আদ-দিরাব ওয়া মানাবিত আশ-শাজার আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা হিনদিল্লা আরো আল্লাহুম্মা আমবিত লানা যারা হিনদিল্লা ওয়াসকিনা বারাকাত আস-সামা ওয়া আমবিত লানা মিন বারাকাত আল-আরদ হিনদিল্লা দোয়া কল আসে ইনদাসে কুতুব সুন্নাহ ওয়া গরাম মাজাসে ইন্দা মজমা জওয়াইদ ওগেরা মজা আছে ارداس ديبا فولش ارغا تشور مد فلما اللهم سقيا رحمه ولا سقيا عذاب ولا بلاء ولا هدم ولا غرق اللهم على الضراب ومنابت الشجر اللهم حوالينا ولا علينا يبا بخاري مجي اسين مسلم مجي اسين كتاب الاستسقاء مجي عموما يا اخواني صلاه الاستسقاء صلاه العيد الى كان الفرق اسي صلاه الاستسقاء مجي خطبه وقا صلاه الجمعه خطبه دوا صلاه الاستسقاء ما خطبه اقوله فاري في سوليو فاري صلاه العيد مجي داسه بينا فور صلاه العيد بينا بلودي بعد صلاه الاستسقاء যে হনক তোমাজি ভরিবারে যে অক্ত মাজে নোয়াস নহ হইম বাদ অন্য অক্ত মাজে ভরিবারে আর সালাত সেসকা মাঝে বিশেষ সেফার করন বেশি দোয়া করন আল্লাহ তুন্দা জর্মা করন ঈদের নোয়াজের মাঝে ঈদের নোয়াজের খুদ্া মাঝে এনেকা করি ফরক আছে ঈদের নোয়াজ খুদ্া মাঝে খুদ্ দোয়া ইনের মাঝে খুদ্া উগুয়া আর ঈদের নোয়াজের মাঝে আছে রেজারে উল্ডনিয়ান নাই সাদরের উল্ডনিয়ান নাই সালাত সেসকা মাঝে সাদরের উল্ডনিয়ান আছে আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।